জয় জগন্নাথ ভক্তবৃন্দ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রিয় ভক্তবন্ধু, ধ্যান দেবে গীত প্রতি। মহাপ্রভু জগন্নাথ শ্রীক্ষেত্র শ্রদ্ধা বালিকি নন্দী ঘোষ চড়ি বিজয় করছেন। পাখরে পাই ভক্ত জগন্নাথ নিবেদন করছি, কণ হে কালিয়া পণ্ডা, হে বড়িয়া পণ্ডা বলে নিবেদন করেছি। প্রভু এতে বাট তো আসু আসু আসিগল, টিকি সংসারকে টিকি ইচ্ছা করতু যাওয়া, আপনার সংসার হাত গড়া সংসার কমিটি চালছে টিকি দেখবে। ভক্ত জগন্নাথ নিবেদন করছি, কণ নিবেদন কলা, তুম হাত গড়া সংসারে কেমিতি চালিছি ধর্ম রে। হে প্রভু, যে কলিকাড়কে আপনার ভয় করুলে, সে কলিকাড় তার রাজুতি আহ মহাপ্রভু, দেখবে কেতে সুনা সংসার হয়ে গেলি আপনার, বহুত খুশি লাগবে আপনার আসলে। আউ কলি রাজুতি নাহি রাম পরাম রাজ রে, আস হে কালিয়া পণ্ডা, আস হে বলিয়া পণ্ডা, দেখি যাব নিজ আখিরে, কহিব এ মিছ কহুছি জাণিযিব দেখিলা পরে, কহিব এ মিছ কহুছি জাণিযিব দেখিলা পরে, তুম হাত গড়া সংসারে কেমিতি চালিছি ধর্ম রে। আউ কলি রাজুতি নাহি রাম পরাম রাজ রে। কংস চাণুর মুষ্টিক দুর্যোধন রাবণ পরি মণিষ আগ পরি না, খাঁটি মণিষ হয়ে গেলে। হে প্রভু টিকি আস, দেখিযাব তোমার সংসারক, ভক্ত নিবেদন করছি। আগ ভি এ মণিষ আপ করু না, জোর যার মূলক তার পণ তার না, অসুর পরিকা নির্বল কু কেহি মারু নাহি অস্ত্র ধরি, আস হে কালিয়া পণ্ডা, আস হে বলিয়া পণ্ডা, বুলি যাব নন্দী ঘোষরে, ফেরিবাকু ইচ্ছা হবনি দেখুথিব নিজ ইচ্ছারে, ফেরিবাকু ইচ্ছা হবনি দেখুথিব নিজ ইচ্ছারে, তুম হাত গড়া সংসারে কেমিতি চালিছি ধর্ম রে। আউ কলি রাজুতি নাহি রাম পরাম রাজ রে। চরিয়বকারী মরামরি সভি কলে ঘৃণা, লোভ মোহ কাম ক্রোধ নাহি আউ কাহা পাশে, বিছুয়াতি পরি এ মণিষ খালি তুলসী তুলসী বাসে, আস হে কালিয়া পণ্ডা, আস হে বলিয়া পণ্ডা, রাম পরি বুলিব থরে, বাহুল্য মো করি কহুনি সত্যিয়া মু জনে সংসারে, বাহুল্য মু করি কহুনি সত্যিয়া মু জনে সংসারে, তুম হাত গড়া সংসারে কেমিতি চলিছি ধর্ম রে। আউ কলি রাজুতি নাহি রাম পরাম রাজ রে। देखि जीव निज आखिरे कहिब ये मिछ कहुचि जानि जीव देखिला परे बाहुल्य मु करि कहुनि सती आम जणे संसारे हे प्रभु बाहुल्य मु करि कहुनि सती आम जणे संसारे बाहुल्य मु करि कहुनि सती आम जणे संसारे।